মহরমের চাঁদ উঠেছে ও আমার শোকেতে মন ভরেছে, কারবালার শহীদের লাগি নয়ন বারি ঝরেছে আমার, নয়ন বারি ঝরেছে। মহরমের চাঁদ উঠেছে ও আমার শোকেতে মন ভরেছে, কারবালার শহীদের লাগি নয়ন বারি ঝরেছে আমার, নয়ন বারি ঝরেছে। আসগর আলী কাঁদছে দেখো কেমনে পানির পিপাসায়, পাশান জিদ তীর মারিল কচি কলি যাই শিশুর, কচি কলি যাই পানি চে তীর খেয়েছে, মাটিতে লুটি আজ পড়েছে, কারবালার শহীদের লাগি নয়ন বারি ঝরেছে আমার, নয়ন বারি ঝরেছে। কাঁদে জৈনব সকিনার, কাঁদে পথের ধুলো বালি, কবুতরার দুল দুল কাঁদে হায় হোসেন বলি কাঁদে, হায় হোসেন বলি। বিশ্ববাসীরা কেঁদেছে কেউ তো এ জ্বালানা শোয়েছে, কারবালার শহীদের লাগি নয়ন বারি ঝরেছে আমার, নয়ন বারি ঝরেছে। মরার ভয় কভু করে না ও তারা দিনের পথ ছাড়ে না, গর্দান দিয়েছে তবু ইমান যে হারালো না তারা, ইমান যে হারালো না। হোসেন হাতে পানি তুলেছে দুঃখে মুখে নাহি দিয়েছে, কারবালার শহীদের লাগি নয়ন বারি ঝরেছে আমার, নয়ন বারি ঝরেছে। এজিদ বাহিনী ঘিরিল সেথায় কত প্রাণই নিল, ফোরাত নদী ভরে গেল রক্তে লাল হলো পানি, রক্তে লাল হলো। ইসলামের ঝান্ডা উড়েছে এমডি মেহবুব না ভুলেছে, কারবালার শহীদের লাগি নয়ন বারি ঝরেছে দেখো, নয়ন বারি ঝরেছে। রয়েছে মহরমের চাঁদ উঠেছে ও আমার শোকেতে মন ভরেছে কারবালার শহীদের লাগি নয়ন বারি ঝরেছে আমার নয়ন বারি ঝরেছে নয়ন বারি ঝরেছে আমার নয়ন বারি ঝরেছে।